মোস্তফা ঠিকানা নেই, সূরা নাহালের 36 আয়াতে আল্লাহর ইবাদত করো, শয়তানকে বর্জন করো, প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছে আল্লাহ এই কথা বলে ভোট দেওয়া কি শিরিক, এই কথা বলে কি ভোট দেওয়া কি শিরিক না বুঝায়, না বুঝার কি আছে বুঝলাম না। আর যাই হোক, প্রথমত যে প্রশ্ন করেছেন আপনি ওই সূরায় নাহালের 36 আয়াতের তর্জমা ভুল করেছেন, খেয়াল রাখবেন এটা, যখন কোন আয়াতের দলিল দিবেন তখন তর্জমা ঠিক মতো করবেন, যাতে করে কুফাররা আমাদের বিরুদ্ধে যারা তারা ভুল ধরতে না পারে। ওখানে আগে আছে, দেখেন এখানে কিন্তু একটা বিষয় আছে, আমি আবুদুল্লাহ আগে, তারপরে অজতানিবুত আগে, এরপরে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি আবুদুল্লাহ অজতানিবুত তাগুত, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, আমি প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি এই মর্মে আদেশ দিয়ে দে আনি আবুদুল্লাহ অজতানিবুত তাগুত, যে এক আল্লাহর ইবাদত করবে আর তাগুত থেকে ইজতেনাব করবে, নিরাপদ দূরে থাকবে তাগুত থেকে, ওই যে ট্রাকের পিছনে দেখার কথা সেটা বললাম, ওরকম নিরাপদ দূরে থাকবে, এই তাগুত গুলো থেকে নিরাপদ দূরে থাকতে হবে, 200 গজ দূরে। ট্রাকে যেমন আপনার জীবন নাশ করতে পারে, তাগুত কি করতে পারে? ঈমান নাশ করতে পারে। এই জন্য অজতানিবুত তাগুত এটা বলা আছে। সুতরাং এই আয়াত দ্বারা ভোট দেওয়া নাজায়েজ বুঝায়, আপনি যদি এই প্রশ্ন করে থাকেন যে এর দ্বারা ভোট দেওয়া নাজায়েজ বুঝায় কিনা, হ্যাঁ অবশ্যই, কারণ তাগুত থেকে ইজতেনাব করতে বলা হয়েছে আর ভোটের মাধ্যমে তাগুত তৈরি করছেন, তাগুত তৈরি করা হয় ভোটের মাধ্যমে, এই তাগুত গুলো ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়, এরপরে তারা ওখানে গিয়ে আল্লাহর আইন বিধান পরিবর্তন করে, এরপরে মানবরচিত আইন বিধান পাশ করে। সুতরাং এই তাগুত গুলো থেকে নিরাপদ দূরে থাকতে বলা হয়েছে, ভোট দিলে তাদের সবচেয়ে কাছে গেলেন আপনি, বর্জন করা উচিত। ইমরুল গাজীপুর প্রশ্ন করেছেন,